بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মারা যাওয়ার পরে কোন আমল বাকি থাকে না, তবে কয়েকটি। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাস, সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। বান্দা যখন মারা যায় তখন তার সমস্ত আমল কেটে যায়, তবে তিনটি আমল বাকি থাকে। তিনটি আমল কি? সদাকায় জারিয়া, জারি সদাকা। কিন্তু জারি সদাকা সম্পর্কে পরে আরেকটা হাদিস শুনবেন, এটা আরো ডিটেল। যেসব আমল এরকম করি যেগুলি জারি থাকি, এটা সদকা জারি। আচ্ছা, মানে ইলম চর্চা করেছে, জ্ঞান চর্চা করেছে, জ্ঞান প্রচার করেছে, আর এর দ্বারা মানুষ উপকৃত হয়েছে বা হচ্ছে, এটা জারি থাকবে। কথা বুঝলেন? আপনি কোরআন শিখলেন, আরেকজনকে শিখালেন, এটা জারি। আপনি শিখলেন, একটু সামনে পড়ছেন, যেমন আমরা কৃষ্ণমোর পাওয়া করি সিপাড়া কায়দা, তো উল্টো সেইটা পড়ে, অসুবিধা নেই। কোলাল বিন্যাস, কোলাল বাবির ফেলাক, এরকম। কিন্তু কোরআনের দ্বারা ওই কথা এরকম না। তো এটা বাচ্চাদেরকে মনে করেন, আমরা পড়াই অথবা আগে থেকে মুরব্বিয়ানরা পড়িয়েছেন, এখনো পড়াচ্ছেন, ছোট ছোট সুরা যেন তারা আগে ভাগে ইয়াদ করে, সহজ যেন হয়। একদম শুরু দিয়ে যদি বড়রা চলে যাবে কিরকম করবে তারা? কিন্তু সলাতে কিন্তু আমাদের খেয়াল রাখা দরকার। সলাতে কোন আগে না পড়াল ফেলাক, আগে পড়াল ফেলাক আগে, ঠিক না? এইভাবে তারা হয়ে গেছে, আলাম তারা করে ইনাকি সব। তারপর আমাদেরকে সালাত পড়তে হয়। তো কোরআন আপনি শিখেছেন, আপনি কয়েকটা সুরত সুরা পড়েছেন, আর আরেকজনের কোরআন পড়বেন না, আপনি তাকে শিখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই যে নিজে কোরআন শিখে আরেকজনকে শেখায়। আপনি এক সাথে একই ক্লাসে হালকা কয়েকজন পড়ে, উস্তাদ তার সবাইকে এক সময় বলে দিতে পারবে না, সে হয়তো একবার বললো, বাকি ছাত্র একজন আরেকজনকে বলে। এবার আমাদের হালকা গুলিতে চলে, আলহামদুলিল্লাহ চলে কিনা, ইবনে মাজাহ, বাইহাকী আর ইবনে খুজামা উল্লেখ করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, এমনি ভাবে কিতাব জানায় এটাকে হাসান বলেছেন, আমি আজকে যেভাবে দেখলাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এই হাদিস তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা ইলহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, মুমিন মারা যাওয়ার পরে তার যেসব আমল তার সাথে তার কাছে যাবে, ওগুলোর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করেছেন। علما علمه ونشره. علم সে আরেকজনকে শিখালো আর প্রচার করলো, শুনলেন তিনটি এর মধ্যে থেকে একটা। ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, আর আরেকটা আউওয়ালান সালিহান তারাকাহু, নেক সন্তান রেখে গেল। ওয়ালাদান সালিহান তারাকাহু, তাহলে আমাদের সকলকে খেয়াল রাখা দরকার সন্তান যেন নেক বানাই, কি বলেন আপনারা? না শুধু গ্রাজুয়েশন, শুধু ভার্সিটি না দিন শিখাতে হয়, ভার্সিটি পড়ানোর কোনো অসুবিধা নেই। অনেক তো এখন এরকম আছে, প্রথমে একদম শুরুতেই স্কুল, পূর্বে আমাদের দেশে যাই হোক মাকতব ছিল, এখনো আছে আলহামদুলিল্লাহ, এখনো আছে মসজিদে মসজিদে মাকতব, কিন্তু এখন বিভিন্ন জায়গায় এরকম করেছে একদম শুরুতেই মক্তবের পরিবর্তে স্কুল শুরু করে দিয়েছে, ঠিক না? ঠিক, মুসলমানদের জন্য এগুলো বাদ দেওয়া উচিত, একদম শুরুতেই বাচ্চারা যেন কোরআন শিখে, দিনের শুরুতেই আল্লাহর কালামের মাধ্যমে যেন তার দিনের শুরুটা হয়, কথা বুঝলেন? শুরুতে ফজরের পরেই মক্তব, কোরআন দোয়া বা এইরকম রুবি হিজা, তো এগুলো জারি থাকবে। বাকি স্কুল সে কোনো অসুবিধা নেই, স্কুল কলেজ ভার্সিটি কোনো অসুবিধা নেই, কিন্তু মেয়েটা জানে না, অনেক আছে ভার্সিটি পড়ে বড় ডিগ্রি লাভ করেছে আমাদের মুসলমান সব, কিন্তু সুরে ফাতিহা জানে না, আত্তাহিয়া জানে না, ইয়া রব আল্লাহ মাফ করুক, বড় ডিগ্রি ওরা ছোট মেয়ে না বড় মেয়ে, কিন্তু আলহামদুলিল্লাহ নাই, ফিগুরেশন এমনি একদম নাই। আর কেউ তো আছে আছে অল্প অল্প, আর কেউ একদমই নাই, এরকম দেখেছি, আল্লাহ মাফ করুক, মানে একটু সুরা করতে পারেন, সেই জন্য বাচ্চাদেরকে নেক বানাবার চেষ্টা করা উচিত। হেদায়াত দেওয়ার মালিক আপনি না, কিন্তু আপনি তো পথ দেখাতে হবে, ঠিক কি না বলেন? আরেকজনকে নিসহাব দিয়ে দিল, মানে কোরআন আল্লাহর কালাম এটা জারি থাকবে, দেখছেন কোরআনের কথা এসছে, মিসহাব কোরআন আরেকজনকে দিল, তাহলে আপনি যদি নিজে কোরআন শিখেন আরেকজনকে শিখান, তাহলে এর মর্যাদা আরো বেশি না? কোরআন দিলে যদি এটা সদকায়ে জারিয়া, তাহলে আপনি নিজে শিখলেন আরেকজনকে পড়ালেন, আপনি উস্তাদ, আর আপনার ইজ্জত কতটুকু, কথা বুঝলেন ভাই? সময়টা আপনার ভালো কাজে ব্যবহার করেন, অসৎ কাজে ব্যবহার করবেন না, ভালো কাজে লাগাবেন। আও মাসজিদান বানাহু, কিংবা মসজিদ বানালো, আল্লাহর ঘর মসজিদ তৈরি করে, যদি মসজিদ তৈরি করেন এটা থাকলে সৎকারে জানিয়া। আরেকটা হলো আও বাইতান লিবনিস সাবিল বানাহু, কিংবা কোন একটা মুসাফিরের জন্য ঘর তৈরি করলো, আও নাহরান আজরাহু, ওয়ালাইকুম আসসালাম, কিংবা কোন নাহর নদী জারি করে দিল, এটাও থাকবে সৎকারে জানিয়া, ওয়ালাইকুম আসসালাম, এটাও জারি থাকবে পথে বের করলো, সে সুস্থ থাকা অবস্থায় তার জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালহাকুহু মিন বাদি মাউতিহি, এই সব আমল সে মারা যাওয়ারও জারি কর, মারা যাওয়ার পরও জারি থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের তৌফিক দান করো, তো যেন আমরা একটা কিছু করে যাই, করে যেন আমাদের এই আমলগুলো জারি থাকে। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।